وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদেরই এই বৈঠক, এই মজলিস নিয়ে। বৈঠক ও মজলিসের বিভিন্ন আদব আছে। আপনারা জানেন সব মানুষ সমান না, সব মানুষ বাদব না, বহু মানুষ আছে বেয়াদব। মজলিসে কিভাবে বসতে হয় জানে না, কেউ বসে জবুথবু ভাবে, সুন্নতি তরিকায় বসে না, ইহুদদের মতো বসে। বসার অবশ্য আদব আলাদা আছে, কিন্তু মজলিসে বসা, বিশেষ করে সম্মানী লোক সামনে থাকলে তার দিকে পা করে বসা, তারপর সে নিচে বসে আছে আর উপরে উপরে বসা, বা পা তুলে বসা উপরে, অথবা তার সামনে পা হেলানো, পায়ের উপরে পা চাপিয়ে পা হেলানো। এইভাবে মজলিসের বহু আদব আছে, যারা বহু বেয়াদব খেয়াল করে না। তো মুসলিম মাত্রই হচ্ছে বা আদব। আদব মানেই হচ্ছে যে সে মজলিসে গেলে কমসে কম আদব বজায় রাখবে। এই জন্য আপনি জানেন, জানেন গোসল কখন কখন জরুরি। অবশ্য জরুরি ব্যাপারে অনেকে বলছেন সুন্নত, যেমন জুমার দিনে গোসল কি বলছেন, ওয়াজিব অথবা সুন্নতে মুয়াক্কাদা। কেন ঈদের দিনে গোসল করতে হয়? কেন? যেহেতু আপনি যাচ্ছেন কোথায়, জামাতে, জামাতে যাবেন, যাতে জামাত আপনার প্রতি বিরূপ না হয়ে যায়, আপনার দুর্গন্ধ বা আপনার প্রতি মন মনক্ষুণ্ণ না হয়, আপনার প্রতি কুধারণা না হয়, এই জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। যেমন মুখের গন্ধ দুর্গন্ধ যেন না থাকে, তেমনি আপনার শরীরের ঘামের দুর্গন্ধ যেন না থাকে, আপনার লেবাসে পোশাকে মাছের দুর্গন্ধ, ছাগল ভেড়া দুর্গন্ধ ইত্যাদি ইত্যাদি যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ঈদে যাবেন, আপনি জুমাতে যাবেন। এই জন্য গোসল কি করা হয়েছে, কমসে কম সুন্নত করা হয়েছে, তোমরা গোসল করে এসো। মজলিসে এলেই মজলিসের আলাদা আদব আছে, সেই আদব কায়দা মেনে চলা উচিত। এই জন্য দেখুন মজলিসের আদব কায়দার জন্যই বলা হয়েছে, যখন তোমরা হাই তুলবে তখন কি করো, এইভাবে হাঁ করে অনেকে তার ভিতরে দাঁত সাদা না কালো, দাঁত ভাঙা না কি সব দেখা যায়, এতে তারও নিজেরও ক্ষতি আছে। আর হা হা করলে পরে মুখে যে দুর্গন্ধ সামনের লোকে কাছে যায় এবং সে নিশ্চয়ই খারাপ মনে করে, মাইন্ড করে। তার জন্য বলা হয়েছে যে হা হা করে শব্দ করো না, আর মুখে হাত রেখে নিও, আর যথাসম্ভব হাইকে দমন করো, হাই হতে দিও না, কারণ এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। হাঁচি দিলে, হাঁচি যখনই দেবেন তখনই সঙ্গে সঙ্গে আপনার নাক থেকে জলকণা বের হয়, বহু জলকণা, শত শত জলকণা বের হয়। আর সেই জলকণা যাবে কোথায়, আপনার সামনের লোকের কাছে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যখন হাঁচি আসবে তখন কি করো, মুখে হাত রেখে নাও, কাপড় রেখে নাও, শব্দ কম করো, যাতে করে সেই সমস্ত যদি ভাইরাস টাইরাস থাকে ইত্যাদি, তাহলে যেন অপরের ক্ষতি না হয়। এই জন্য মজলিসের খেয়াল বিশেষ করে করতে হবে। মজলিসে যদি কেউ করে, দেখবেন নাক ঝাড়ার সময় অনেকে নাক ঝাড়ে, তখন খুব শব্দ করে, এটা উচিত না। মজলিসে বসে আছেন আর সেই সময় আপনি নাক খুঁটছেন এইভাবে, মজলিসে বসে আছেন আর নাক খুঁটছেন, এটাও ঠিক না। মজলিসে বসে আছেন আর দাঁত খুঁটছেন, এটাও ঠিক না। মসজিদে মজলিসে বসে আছেন আর আপনি কোন পরিষ্কার দাঁতন করছেন, দাঁতন করাটাও মজলিসে ঠিক না, কারণ এসবে কি আছে, দুর্গন্ধ ইত্যাদি। তো মসজিদে অবশ্য দাঁতন করার কথা আছে, নামাজের আগে দাঁতন করো, এই জন্য মসজিদে করা হয়। একামতের আগে অনেকে দাঁতন করে দেখেছেন, আমাদের খুতবা খতিব সাহেব কাজকে দেখলেন দাঁতন করতে করতে, আজান হচ্ছে দাঁতন করছেন তখনও, তারপরে খুতবা শুরু করলেন, তার আগে দাঁতন সরিয়ে নিলেন। তো এটা আলাদা কথা, যেহেতু হুকুম আছে হাদিসে। তবে আর একটা হাদিসে আছে, ইন্দা কুল্লি উযু, উযুর আগে দাঁতন করার কথা আছে, কিন্তু অন্য একটা বর্ণনায় আছে নামাজের আগে। তো অনেকেই মনে করেন নামাজের আগে মানেই হচ্ছে উযু করার সময়ে, যেহেতু অন্য রেওয়ায়েতে পরিষ্কার বলছে না নামাজের আগে। আর এখানকার অভ্যেস আপনারা জানেন, দাঁতন করে কি করে, থুতু ফেলে না, দাঁতন করে তারা কি করে গিলে নেয়, জানি না এটা কোন আদব আল্লাহ জানেন, যাই হোক ওদের ওটা ধারণা যে এটা করা যাবে এই জন্য করেন। বেস এখন আমরা মজলিসের আদব শুরু করব, মুসলিম যেখানে বসবে সেই মজলিসে এবং তার বৈঠকের বিভিন্ন আদব আছে ইসলামে, যা প্রত্যেক মুসলিমের পালন করে সুন্দর চরিত্রের মালিক হতে হয়। যদি আপনি চরিত্রবান হন, চরিত্রবান হতে হলে আপনাকে আদব শিখতে হবে, নচেত চরিত্রবান হবেন না। যেমন যে মজলিসে বসবেন সে মজলিসে আল্লাহর জিকির করতে ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে ভুলবেন না। প্রথম আদব বলা হলো কা, আল্লাহর জিকির আর নবীর উপরে দরুদ। আর তার মানে এমন কোন মজলিস আপনার হওয়া উচিত নয় যে মজলিসে আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু হয়। মজলিস তো বহু রকমের হয়, বন্ধু বান্ধবের মজলিস হয়, স্বামী স্ত্রীর মজলিস হয়, তারপর আপনার অনেক রকমের আড্ডার মজলিস হয়, তাসের আড্ডা হয়, তাসের আড্ডা হয়, মজলিস আড্ডা একই, তাসের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়, মদের আড্ডা হয়, এক এক জায়গায় এক এক রকমের আড্ডা। তো সেই সমস্ত মজলিসে কোন মজলিসে বসবেন কোন মজলিসে বসবেন না, এমনও মজলিস আছে যেখানে কোরআনের আয়াত হাদিস নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে ব্যঙ্গ করা হয়, সেসব মজলিসে বসবেন না বসবেন না, এইসব কথা নিশ্চয়ই আপনারা শুনবেন। মোট কথা, যে মজলিসে আল্লাহর জিকির হয় না সে মজলিস সঠিক মজলিস না। আমরা যে মজলিসে এসছি এটা আল্লাহ জিকির মজলিস না, আল্লাহর জিকির মজলিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা জালাসা কওমুন মজলিসান লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফীহি ওয়া লাম ইসাল্লু আলা নাবিয়িহিম ফীহি ইল্লা কানা আলাইহিম তিরাহ ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। যে ব্যক্তি বা যে জাতি কোন এমন মজলিসে বসবে যে মজলিসে সে তারা আল্লাহর জিকির করবে না এবং নবীর উপরে দরুদ পড়বে না। নবীর উপর দরুদ কখন পড়তে হয়? নবীর নাম শুনলেই কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর নাম শুনে দরুদ পড়তে কার্পণ্য করে সে সবচেয়ে বড় কৃপণ। আর যে নবীর নাম শুনে স্মরণ থাকা সত্ত্বেও যে দরুদ পড়তে হয়, এই স্মরণ থাকা সত্ত্বেও দরুদ পড়ে না, সে জান্নাতের পথে ভুল করে, তার মানে জান্নাতের পথে চলতে ভুল করে। অতএব খেয়াল রাখতে হবে, যখনই নবী শুনবেন কিংবা মুহাম্মদ কিংবা রাসূল শুনবেন তখনই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি প্রশ্ন, এটা কি ওয়াজেব হুজুর? নাই বা হলো ওয়াজেব, কিন্তু কৃপণের কাজ। আপনি দরুদ পড়লেন তারপরে আপনি কৃপণ, সবচেয়ে বড় কৃপণ, আর আপনি জান্নাতের পথ চলতে ভুল করছেন, অতএব আপনার দরুদ পড়া উচিত নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক বর্ণনায় আছে, মান কাআদা মাকাআদান লাম ইয়াজকুরিল্লাহ তাআলা ফী, যে ব্যক্তি এমন মজলিসে বসে যেখানে আল্লাহর জিকির করে না, কানাত আলাইহি মিনাল্লাহি তিরাহ, আল্লাহর পক্ষ থেকে তার ক্ষতিকর পরিণাম হবে বা পরিতাপ হবে। আল্লাহ তাআলা ইল্লা কান আলাইহি তিরাহ ফাইন শা আযাবাহুম, আল্লাহ চাইলে তাকে আজাব দেবেন, শাস্তি দেবেন, আর না হয় ক্ষমা করে দেবেন। তার মানে বুঝতে পারছেন, তার নিশ্চয় এটা পাপযোগ্য কাজ, পাপের শাস্তির উপযুক্ত কাজ, যে আপনি মজলিসে বসলেন অথচ আল্লাহর নাম নিলেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লেন না। এখানে বলা হয়েছে যে যদি কেউ নবীর উপরে দরুদ না পড়ে তাহলে তার জন্য পরিতাপ হবে, অশুভ পরিণাম হবে। ও মানিজ তাজা আমাদ জান লা ইয়াজকুরুল্লাহ তাআলা ফী কানাত আলাইহি মিনাল্লাহি তিরাহ, যে ব্যক্তি এমন শয়নে শোবে শোবার সময়ে সে আল্লাহর জিকির করবে না। শোবার সময়ে আল্লাহর জিকির কিভাবে করতে হয় আরশাদ? শোবার সময় বিছানায় যখন শোবেন তখন আপনি কি আল্লাহর জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? এ তো বিয়ে পড়ানোর সময় কালমা পড়ার মতো। মুরগি জবাইয়ের সময় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। যেহেতু ঘুম হল মরণের ভাই, এই জন্য মরণকে স্মরণ করতে হয়, আল্লাহকে বলতে হয় যে আল্লাহ তোমার নামেই মরতে চললাম আর তোমার নামেই বাঁচব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। এখানে দেখেন দুটো জিনিস, আল্লাহকে স্মরণ করলেন, দ্বিতীয়টা কাকে স্মরণ করলেন? মরণকে স্মরণ করলেন। নিঃশ্বাসে বিশ্বাস নেই, জানেন না কাল সকালে উঠতে পারবেন কিনা, দরজা ভেঙে হয়তো আপনাকে বের করতে হবে, এরকম হয় না? হয় না। এই জন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, যদি কেউ শোবার সময়ে এই জিকির না, আল্লাহ জিকির না করে, তো তার জন্য কেয়ামতে কি হবে? পরিতাপ হবে, আফসোস হবে। ওমা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফী, এমন কোন জাতি সম্প্রদায় নেই যে কোন মজলিসে বসলো আর সেই মজলিসে মানে এমন কাজ করলো আল্লাহ জিকির করা তো সেখানে যাবে না, এমন মজলিস, তাসের মজলিস যদি হয়, মদের মজলিস যদি হয়, জোয়ার মজলিস, সেখানে কি আল্লাহ আল্লাহ অবশ্য বলতে পারে? আল্লাহর কসম এবার তোকে আমি দেখছি, হতে পারে, মানে তাস তাসে হারজিত আছে, তো তাস খেলছে সেই সময় আল্লাহর নাম নিচ্ছে, হতে পারে, জোয়া খেলছে সেই সময়ে এবার সে মনে মনে আল্লাহর কাছে দোয়াও করছে যে আল্লাহ আমাকে জিতিয়ে দাও, আমার অনেক পয়সা চলে গেল, হতে পারে। এ জিকির না, এই অবাধ্য অবস্থায় জিকির। চোর যখন চুরি করতে বের হয় তখন কি করে? আল্লাহ তুমি আমাকে ধরা ফেলো না, ধরা পড়িও না আমাকে, আমি যেন ধরা না পড়ি আল্লাহর কাছে, এইগুলো এইগুলো দোয়া কি ঠিক আছে আল্লাহর কাছে? না না না, ব্যবিচারী ব্যবিচার করতে যাচ্ছে আর বলছে আমি যেন ধরা না পড়ি। ভালোবাসা করে একটা মেয়েকে বগল করে চুরি করে নিয়ে পালাচ্ছে, মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়, কাজী অফিসে, আর মনে মনে দুজনেই দোয়া করছে আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ আমাদের বিয়েটা যেন ভালো ভালো হয়ে যায়। তো এগুলো কি, বুঝতে পারছেন? এ হচ্ছে আল্লাহর জিকির, এটা সঠিকভাবে আল্লাহর জিকির হচ্ছে না। আল্লাহ জিকির হতে হবে, তার মানে আপনার মজলিসটা কি হতে হবে? পবিত্র হতে হবে। হাবে সাহেব, যদি কত কিলোমিটার গেলে নামাজ কসর করা যাবে, জমা করা যাবে সফরে? মোটামুটি ২৪ কিলোমিটার দূরে এক হাদিসে, বিভিন্ন মতভেদ আছে কিন্তু এক হাদিসের ভিত্তিতে ২৪ কিলোমিটার দূরে গেলে আপনি জমা কসর করতে পারেন। কোথায় গেলে? সফরে। কিসের সফরে? বেসাখানা, বেসাখানা গেলে কসর করবেন? মদের ব্যবসা করতে গেলে কসর করবেন? কি করবেন আপনি? মহিলা পাচার করতে গেলে আপনি কসর করবেন? বৈধ সফর, অন্তপক্ষে বৈধ সফর হতে হবে। যেমন ফুটবল খেলা দেখতে গেলেন, মানলাম যেটা বৈধ সফর, ফুটবল খেলতে খেলা দেখতে যাওয়া মোটামুটি বৈধ সফর, কিংবা আপনি ব্যবসা বাণিজ্যের কাজে গেলেন। আর যদি ওয়াজেব কাজের জন্য যান, যেমন ইলেম তলবের কাজে, ইলেম শিখতে গেলেন আপনি, তাহলে তো কোনো ব্যাপারই নেই। তো আপনি যে মজলিসে আল্লাহ জিকির করবেন, যে মজলিসে আপনি, সেই মজলিস থেকে উঠে গেলেন, আল্লাহ জিকির করলেন না, তো ওই শ্রেণীর কোন অবাধ্য বা কোন পাপ মজলিস না, ভালো মজলিস কিন্তু আল্লাহ জিকির করলেন না, তাহলে ইল্লা কামু আন মিসলে জিফাতে হিমার, তারা যেন গাধার মৃতদেহ থেকে উঠলো, গাধার একটা লাশ, মরা লাশ ফেলে উঠে গেল। তার মানে কি? এতক্ষণ বসছিল কোথায়? মরা লাশ, গাধার, মরা গাধার চারিপাশে ওরা বসেছিল। মজলিসটাই হচ্ছে খারাপ মজলিস। ওয়া কান আলাহুম হাসরা, আর তাদের জন্য পরিতাপ হবে। হাইরে যদি আমি অমুকের সাথে না বসতাম, যদি আমি অমুক মজলিসে না বসতাম, হাইরে যদি ওই মজলিসে আমি আল্লাহ জিকির করতাম। কারণ আমরা যে মানে এগুলো ছেড়ে দিচ্ছি, যেগুলো আমরা শৈথিল্য করছি, অবহেলা করছি, অবজ্ঞা করছি, এখন তো বুঝতে পারছি না এর দাম কি। দামটা বুঝবো কখন? যখন কেয়ামতে আমরা দেখব যে তুমি এই জায়গায় ভুল করেছো, এই জায়গায় ভুল করেছো, এই জায়গায় করনি, এই জায়গায় করনি, করলে পরে তুমি আমার কাছে পেতে। ওই যে সেদিনে বলছিলাম না যে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। আরে আল্লাহ, আল্লাহ তাআলা অসুস্থ বা কি কথা? হে আল্লাহ, আন্তা রাব্বুল আলামিন। অমুক বান্দা সে তার নিজের বাড়িতে পড়েছিল অসুস্থ অবস্থায়, তুমি তাকে দেখতে যেতে তাহলে আমাকে তার কাছে পেয়ে যেতে। তো সেই দিনে বুঝব, আজকে বুঝছি না যে হ্যাঁ এর মাহাত্মটা কি, কিন্তু কাল কেয়ামতে যখন আল্লাহ স্মরণ করাবেন, বান্দা তুমি কেন গেলে না, তখন আমরা তখন আফসোস হবে, হাইরে যদি দেখতে যেতাম অমুককে তাহলে কত সুন্দর হতো। অবশ্য মজলিসে জিকির করার মানে এই নয় যে আপনি উচ্চ স্বরে হ্যাঁ চলো বলো সবাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই, যেমন অনেক মজলিসে হয়, তাই না? কোন আল্লাহ আল্লাহ আল্লাহ বহু রকমের জিকির না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহর জিকির করছি, দরুদ পড়ছি, এই সব উদ্দেশ্য। আর জামাতি দরুদও তাই, ইয়া নবী সালাম আলাইকা, একসঙ্গে সবাই মিলে, এগুলো হচ্ছে বিদাত। যে মজলিস আল্লাহর কথা আলোচনার জন্য নয় সে মজলিসে অংশগ্রহণ করে অযথা সময় নষ্ট করলে মানুষের হৃদয় কঠিন হয়ে যেতে পারে। কোন নসিহতে সে হৃদয় নরম হবে না, কারো ব্যথায় সে হৃদয় আহা করবে না। যখন হৃদয় কঠিন হয়ে যায় তখন ব্যাস দেখবেন তার চোখে পানি আসছে না। অনেকে বলে হুজুর আমার চোখে পানি আসে না, কেন? অন্তর কঠিন। কোন দুঃখের কথা শুনেও তার চোখে পানি আসে না, এমনকি আপনজনের দুঃখ কষ্ট দেখেও তার চোখে পানি আসে না। আর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এবং কোরআন পড়ার সময় তার চোখে পানি আসে না। কেন জানেন? শাস্তি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা হৃদয়কে কি করে দিয়েছেন? কঠিন করে দিয়েছেন। এখন যদি জিজ্ঞেস করেন বললে আমি ঘুমাইনি। যাই হোক, তো কি হল? কোন নসিহতে সে হৃদয় নরম হবে না, কারো ব্যথায় সে হৃদয় আহা করবে না, আর কেয়ামতে বড় পরিতাপ হবে সেই ব্যক্তির জন্য, আর সে আফসোস করবে। তাছাড়া যে মজলিসে আল্লাহ জিকির করা হয়, কোরআন ও হাদিসের কথা আলোচিত হয়, দীন ও ইলমের কথা বলা হয়, সে মজলিস আল্লাহর নিকট বড় পছন্দনীয়। ইলমি মজলিস বলা হয় এটা। ইলমি মজলিস মানে যে মজলিসে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, সেটাই হল জিক্রের মজলিস, সেটাই হল ইলমের মজলিস, আর সেই মজলিস আল্লাহর নিকট বড় পছন্দনীয়। এই শ্রেণীর মজলিসে যারা বসে তারা জিকির না করলেও, আলোচনা না শুনলেও কেবল সেখানে বসার জন্য তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। এ কথা আপনারা বহুবার শুনেছেন, যে যারাই মজলিসে আসছেন, এই শ্রেণীর মজলিসে আসছেন, তারা মানুন চাই না মানুন, এখানে হুজুর হুজুর করুন, পেছনে গিয়ে খেজুর বলুন, অন্য কিছু বলুন, কিংবা মাকতুবুর দাওয়ার প্রশংসা সময়ে করুন, আর অসময়ে যা করবেন করুন, বিরোধিতা করুন করুন, কিন্তু আসুন আসছেন এর জন্য। কিছু হোক আর না হোক, আপনার কি হবে? আপনার গোনা মাফ হয়ে যাবে। সে ব্যাপারে বুখারি মুসলিম সহিহ হাদিসে আছে, ইন্নালিল্লাহি তাআলা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইলতামিসুনা আহলাল যিকর। আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা আছেন, একটা ফেরেশতা জামাত, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং জিকির মজলিস, জিকরের মজলিস খুঁজে বেড়ান। আল্লাহু আকবার! এই শ্রেণীর কোথায় মজলিস হচ্ছে সেই সব খুঁজে বেড়ান। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াজকুরুনা আল্লাহ আযজা ওয়াজাল, যখনই তারা এমন একটা মজলিস পেয়ে যান যে সেখানে আল্লাহর কথা আলোচনা হচ্ছে, তানা দাও, একে অপরকে ডাকতে থাকেন, হালুম্মু ইলা হাজাতিকুম, এসো তোমরা তোমাদের প্রয়োজন পেয়ে গেছো। فَيُحِفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا, তাদের ডানা দিয়ে, ফেরেশতা ডানা আছে না কটা? ফেরেশতা ডানা কটা? ছয় শত জিবিল ডানা, সব সব ফেরেশতা তো ছয় শত ডানা নেই, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কারো দুটো আছে, কারো তিনটে আছে, কারো চারটা আছে, একজনের শুধু জিবরিলে ছশো ডানা, আর বাকি অন্যের কারো দুটো, কারো তিনটে, কারো চারটা, বুঝতে পারছেন? ফেরেশতার ডানা আছে, তো তারা ডানা বিছিয়ে দেন, ডানা বিছিয়ে বিছিয়ে বিছিয়ে বিছিয়ে ঘিরে নেন, কত কোথা পর্যন্ত? নিচের আসমান পর্যন্ত। আল্লাহ আকবার! নিচের আসমান পর্যন্ত সেই মজলিসকে ঘিরে নেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম মা ইয়াকুলু ইবাদি, তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, অথচ তিনি সব জানেন। আল্লাহ জানেন না? জানেন না। আল্লাহ মানুষ সৃষ্টির আগেও জানেন যে আমরা এই মজলিসে বসবো, আর এই মজলিসে হিলাল থাকবে, শালম থাকবে, হাফেজ থাকবে, কি বলে বাবুল থাকবে, আল্লাহ সৃষ্টি করার আগেই জানেন, তাই না? আর এখনো জানেন। আমরা কি চাই প্রত্যেকের মনের খবর আল্লাহ জানেন না? জানেন না, প্রত্যেকের মনের খবর জানেন, তবুও আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতাকে, আমার বান্দারা কি চায়? আমার বান্দারা উপস্থিত হয়েছে অমুক জায়গাতে, মাজমার মাকতুবুদ্দাওয়ার একটি রুমে তারা উপস্থিত হয়ে বসে, তারা কি চায়? ফেরেশতা বলবেন, ইসাব্বিহুনাক, ওরা কি করছে বা কি বলছে? মা ইয়াকুলু ইবাদি, তাই আমার বান্দারা কি বলছে? ফেরেশতারা বলবেন, ইসাব্বিহুনাক, এ আল্লাহ, ওরা আপনার তসবিহ পড়ছে, ওয়া ইউকাব্বিরুনাক, আপনার তাকবীর পড়ছে, ওয়া ইয়াহমাদুনাক, আর আলহামদুলিল্লাহ পড়ছে, আপনার প্রশংসা করছে, ইমাজ জিদুনাক, আপনার সম্মান করছে। ফায়াকুল হাল রাআউনি, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফায়াকুলুনা লা ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহর কসম ওরা তো আপনাকে দেখেনি। দেখেছেন আপনাকে আল্লাহকে? ফেরেশতা বলবেন যে না আল্লাহ, ওরা আপনাকে কেউ দেখেনি। তখন আল্লাহ বলবেন কাইফালা ওরা আউনি, কি অবস্থা হতো যদি তারা আমাকে দেখত। কালা ইয়াকুলুন লাউরা আউকা কানু আশাদ্দালাকা ইবাদা, তখন ফেরেশতারা বলবেন যে আল্লাহ যদি ওরা আপনাকে দেখত তাহলে তারা বেশি বেশি ইবাদত করত। দেখছেন এটা ইবাদত, এটা কি ইলমি মজলিসে জিকির মজলিসে বসা জিকির করা ইবাদত না? আল্লাহু আকবার। এমনকি আমরা জিকিরের জন্য নামাজ পড়ি, আকিমিস সালাতা লিজিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো, বিশেষ জিকির হচ্ছে নামাজ, জিকির একটা বিশাল ইবাদত। যদি তারা আপনাকে দেখত তাহলে তারা বেশি ইবাদত করত। ওয়া আশাদ্দুলা কাতাম জিদা, এবং তারা আপনার বেশি সম্মান করত। ওয়া আকসারা লাকা তাসবিহা, তারা বেশি বেশি তাসবিহ পাঠ করত। ফায়াকুলু মাযা ইয়াসআলুন, এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ওরা কি চায়। কালা ইয়াকুলুন ইয়াসআলুনাকাল জান্নাহ, হে আল্লাহ ওরা কি চায়? জান্নাত চায়। ওরা কি চায়? তখন ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, ওরা আপনার জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা বলেন যদি ওরা জান্নাত দেখত। কালা ইয়াকুল ফাকাইফা লাউ রাআহা, আল্লাহ তাআলা তখন বলেন যদি ওরা জান্নাত দেখত তাহলে কি অবস্থা হত। কালা ইয়াকুলুন লাউ আন্নাহুম রাআহা কানু আশাদ্দা আলাইহা হিরসা, হে আল্লাহ যদি ওরা জান্নাত দেখত তাহলে বেশি বেশি করে চাইত, লোভ করত। ওয়া আশাদ্দুলাহা তালাবা ওয়া আযামা ফীহা রাগবা, তাহলে তাদের ওই জান্নাতের জন্য বেশি বেশি আগ্রহ সৃষ্টি হত, জান্নাত কি করে পাব। কালা ফামিম্মা ইয়াতাআওয়াজুন, ওরা কি থেকে বাঁচতে চাচ্ছে, কি থেকে আশ্রয় চাচ্ছে? ইয়াকুলুন ইয়াতাআওয়াজুনা মিনান নার, আপনারা কি থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে। ফেরেশতারা বলেন আল্লাহ ওরা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। কালা ফায়াকুল ওয়াহাল রাওহা, আল্লাহ বলেন ওরা কি জাহান্নাম দেখেছে? দেখেছেন কেউ আপনার জাহান্নাম? দেখেননি? সেদিন যে শুনলেন যে জাহান্নাম দেখোনি তো বিয়ে করো না, ও জিনিস আলাদা, ওটা জাহান্নামের একটা অংশ। যেমন সফরকে বলা হয়েছে জাহান্নামের আজাবের একটা অংশ, তো তার মানে ওইটাই পূর্ণ জাহান্নাম না। হ্যাঁ, ওরা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলেন লা ওয়াল্লাহি মা রাওহা, না ওরা তো জাহান্নাম দেখেনি। ফায়াকুলু কাইফা লাউ রাআহা লাউহা, আল্লাহ বলবেন কি হতো অবস্থা যদি তারা জাহান্নাম দেখত। ইয়াকুলুন লাউ রাআহা কানু আশাদ্দ মিনহা ফিরারা, যদি ওরা জাহান্নাম দেখত তাহলে বেশি বেশি করে জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করত। ওয়া আশাদ্দুলাহা মাখাফা, বেশি বেশি তারা কি করত? ভয় করত, মানে জাহান্নামকে ভয় করত। কালা ফায়াকুল ফা উশহিদুকুম, তারপর আল্লাহ বলেন হে ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি কাদ গাফারতু লাহুম, ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। কাদেরকে ক্ষমা করলাম? যারা মজলিসে এসেছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। কালা ইয়াকুলু মালাকুম মিনাল মালায়েকা, ফেরেশতা বর্গের একজন ফেরেশতা বলবেন কিন্তু ফিহিম ফুলান লাইসা মিনহুম, কিন্তু ওদের মধ্যে একজন আছে ওদের দলভুক্ত নয়। তার মানে ওর উদ্দেশ্য নয় যে জিকিরের মজলিসে বসব, জিকিরে শুনবো, জিকির করবো, এ মজলিস উদ্দেশ্য নাই, ও কোন নিজের উদ্দেশ্যে এসছে। ফেরেশতারা কিভাবে বুঝবেন? দেখি বুঝতে পারবেন যে অমুক লোকটা ওদের দলভুক্ত নয়। ইন্নামাজা আলি হাজা, সে নিজের প্রয়োজনে এসেছে। কালা, আল্লাহ তখন বলবেন হুমুল জুলাসা লা ইশকা বিহিম জালিসুহুম, ওরা আপোষে যারা বসে আছে এমন এক সম্প্রদায় যাদের সাথে যে বসে সেও বঞ্চিত হয় না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। দেখলেন, আপনার যদি দাস শোনার মনও না থাকে, ইচ্ছা না থাকে, জলসা এলেন জলসা শোনার ইচ্ছা নেই, আমাদের দেশে জলসা হলো, আমি জলসাটা করলাম, তো বিভিন্ন জায়গা থেকে লোক এসছিল, গরুর খিচুড়ি করা হয়েছিল, টাটকা গরু জবাই করে খিচুড়ি করা হয়েছিল, কেমন মজা হবে? হারমার খিচুড়িতেই যা মজা লাগে, এমন যে টাটকা গরুর গোশত হয় কেমন লাগবে, বলতেই হবে না। শুনলাম আমার কাছে রিপোর্ট এলো কোন লোক, মানে খাওয়ার সিস্টেমটা ভালো ছিল না, মাগরিবের পর থেকে খাওয়াতে শুরু করেছে, এদিকে জলসা চলছে ওদিকে খাচ্ছে। কিছু লোক তারা জলসা শুনতে আসেনি, কবার খেয়েছে জানেন? তিনবার খেয়েছে। প্রথমে মাগরিবের পর একবার খেয়ে নিয়েছে, তারপরে এসার পরে একটু পরে একটু খেয়ে নিয়েছে, আবার শেষ দিকে আবার খেয়েছে। খাওয়ার জন্য এসেছে, খেতে এসেছে। তেমনি আপনাদেরকে অনেকে বলে না, মাকতুব দেওয়া যাচ্ছে, কাপসা খাওয়ার জন্য যাচ্ছে রে, সে আপনার অন্তরের খবর বুঝে গেছে, বলে না বলে না, মানলাম। তাই যদি আপনার নিয়ত হয়, কাপসা খাওয়ারই নিয়ত যদি হয়, তবু আল্লাহ তাআলা আপনাকেও বঞ্চিত করবেন না তার ক্ষমা থেকে, আপনাকে ক্ষমা করে দেবেন, আপনি হবেন ক্ষমাপ্রাপ্ত লোক। এটা কি চান না? এই জন্য এই মজলিস সেই গুরুত্বপূর্ণ মজলিস, এই মজলিস আল্লাহর জিকরের মজলিস। আর এই মজলিসে আমরা যা শুনি না শুনি, করি না করি, আমল করি আর না করি, অবশ্যই এখানে যদি একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবার রহমত বর্ষণ হবে? 10 বার রহমত হবে। আর কমসে কম কিয়ামতের দিনে আমাদের আফসোস হবে না, আমরা গুনাহ থেকে ক্ষমা পাব। অথচ আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহ করে থাকি, কম বেশি, কেউ গোপনে কেউ প্রকাশ্যে গুনাহ করে থাকি, সেই গুনাহ থেকে আমরা মুক্তি পাব। আর এই সমস্ত মজলিসে এলে আমরা কিছু শিখব, এলেম শিক্ষা করা ফরজ, সেখান থেকে আমরা কিছু শিখব, কিছু না কিছু আমল করতেও আমাদের কি হবে, আমাদের আমরা উদ্বুদ্ধ হব, আমরা কিছু না কিছু আমল করতেও অনুপ্রাণিত হব। কোন পাপ করছি, পাপ করতে করতে হয়তো হুজুরের কাছে শুনলাম একটা কথা, তখন বাসায় ফিরে গিয়ে মনে হয় আরে এই পাপটা করবো, হুজুর তো বলছেন করা ঠিক না, এই হবে গুনাহ হবে, তখন সেও গুনাহ থেকে বাঁচতে পারবে। তার কারণ মজলিসেই বসলে, আলেম ওলামার সাথে বসলে, আল্লাহর জিকরের মজলিসে বসলে কিছু না কিছু লাভ হলেও আল্লাহর ক্ষমা পাওয়া যায়, এবং আল্লাহর পাপ থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে কি করা যায়, বাঁচা যায়। এই জন্য এই মজলিসে সবাইকে আসতে অনুরোধ করি। যেমন এক ভাই বলছিলেন, আমাদের অলি ভাই বলছিলেন, কাউকে ডাকলে তাকে বলা হয় যে মাকতুবুদ দাওয়া এসো, বলে যে সময় নেই। কি বলে? সময় নেই, কফিল খারাপ, যেতে দেবে না। এই সে সত্যবাদী না মিথ্যাবাদী সেটা অলিও জানে না, আমিও জানি না। কিন্তু দ্বিতীয় দিনে যখন গিয়ে দেখছে তাস খেলছে, টিভি দেখছে, ইন্টারনেট নিয়ে বসে আছে, ফেসবুকে কার সঙ্গে চ্যাট করছে কিংবা ইমোতে কার সঙ্গে চ্যাট করছে, তখন যদি বলা হয় যে কি ব্যাপার এইসবগুলো কেন করছো, তখন কি বলে? সময় কাটে না, টাইম কাটে না, আর কি করব, যুবক মানুষ এখন টাইম পাস করছে, এত টাইম আছে যে পাস হয় না। আর কালকে কি বলেছিল? সময় নেই, সময় নেই মোটেই। আর আজকে এত হয়েছে, আসলে ও মিথ্যাবাদী, আসলে ও মিথ্যাবাদী। আর আল্লাহ তাআলা, এটা সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আল্লাহর তৌফিক, আল্লাহর তৌফিক না হলে কারো মন এদিকে ফিরবে না। প্রত্যেক মানুষের হৃদয় কোথায় আছে? আল্লাহর দুই আঙ্গুলের মাঝে। আল্লাহ তাআলা ইচ্ছা মতো ঘোরান ফেরান, আল্লাহ চাইলে আপনাকে ঘুরিয়ে দেবে, কোনো উপায় থাকবে না, তবে আল্লাহ কাউকে বাধ্য করেন না। আল্লাহ আপনাকে তৌফিক দেবেন, আল্লাহ আপনাকে ভ্রষ্ট করতে পারেন, কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেন না। এই জন্য আল্লাহ তৌফিক দিলে নিশ্চয়ই মানুষ আসবে। আল্লাহ তৌফিক দিলে আমরা এখানে জায়গা দিতে পারতাম না, এখানে এই জায়গা আমাদের হতো না, কারণ আপনারা জানেন জুমার পরে যে ওখানে এটা হয়, সভাটা হয়, সেখানে হল ঘর ভর্তি হয়ে যাবে যদি সমস্ত বাঙালি আসে। সমস্ত বাঙালির মাঝে এই মানে অনুপ্রেরণাটা থাকে, এই বিশ্বাসটা থাকে যে সেখানে গেলে কিছু না হয় কিছু গুনাহ আমার মাফ হয়ে যাবে। এমনিতেই গুনাহগার বান্দা, তাহলে তার কোন ওজোর চলত না যে আমার সময় নেই, আমার কফিল খারাপ ইত্যাদি, মজলিস ভর্তি হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় যে আল্লাহ তাদেরকে তৌফিক দেন না। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তোমার কাছে হেদায়েত নেই, তোমার হাতে হেদায়েত নেই, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আমি যতই ডাকি, ওলি যতই ডাকেন, হাফেজ সাহেব যতই বলে না ভাই চলো মক্তব দাওয়াত চলো, আসতে পারবে না যতক্ষণ না আল্লাহর তৌফিক হয়েছে। তবে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে ডাকতে হবে। ডাকার পরে ওই যে নামাজের জন্য মানুষকে ডাকা হয় না, হয় না, নামাজ পড়ো নামাজ পড়ো, কেয়ামতের দিনে আল্লাহকে দেখে সিজদা করতে চাইবে সবাই, সবাই সিজদা করতে চাইবে। তাদেরকে সেজদা করতে বললে তারা সক্ষম হবে না, সেজদা করবে না। বলা হয়েছে সেজদা করতে যাবে কিন্তু সামনের দিকে এই পিঠ ভাঙবে না, মানে সে আর সেজদা করতে পারবে না, বরং উল্টো দিকে উল্টে পড়ে যাবে। কেন বলুন তো? তারা সুস্থ ছিল, সুস্থ থাকা সত্ত্বেও তখন সেজদা করতে পারত, কিন্তু পশ্চিমমুখে কোনদিন সেজদা করেনি, কোনদিন মসজিদে আসেনি কিংবা ভালোরূপে মসজিদে এসে সেজদা করেননি। এই জন্য আজ তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। আচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা যাকে আল্লাহ বাঁচাবেন তাকে হেদায়ত করবেন, তাকে এইদিকে ফিরিয়ে দেবেন। আর আল্লাহরই সব সর্বময় কর্তা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।